بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين، فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. دوتي آيات پتر پاٹ پڑھ لیں. رب العالمين سبحانه وتعالى এর পূর্বে তার ওয়াহদানিয়ত সম্পর্কে আলোচনা করেছেন, উল্লেখ করেছেন, আর আমাদেরকে বলেছেন তোমরা ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। ওখানে আল্লাহর একত্ববাদের উল্লেখ করেছে। এবারে আল্লাহ পাক তার কালামের কথা আলোচনা করেছেন, কোরআনের কথা, যে এই কোরআনের মাধ্যমে তোমরা আল্লাহর একত্ববাদের কথা জানলে, আর তোমাদের যাবতীয় বিধান তোমরা কিরকম চলবে না চলবে, সালাত ইবাদত কিরকম আদায় করবে, আখেরাতের উপর কিরকম বিশ্বাস করবে, এই সব আমি এই কিতাবে বিস্তারিতভাবে উল্লেখ করেছি। এই যে কিতাব, এই কিতাব হচ্ছে আমার কিতাব, আল্লাহর ফরমান, আল্লাহর কালাম। তাই যদি তোমাদের কারো মনে এই কিতাবের প্রতি আমি যা নাযিল করেছি তার প্রতি সন্দেহ থাকে, তাহলে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে। সুবহানাল্লাহ, মানে এই কালাম আল্লাহর কালাম, আল্লাহ নিজে কথা বলেছেন, আর সে অনুযায়ী জিব্রিল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতেন। এই কোরআন দীর্ঘ 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, পরিপূর্ণ হয়েছে দীর্ঘ 23 বছরে। আল্লাহ পাক বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমাদের যদি সন্দেহ থাকে আমি যা নাযিল করেছি আমার বান্দার উপর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গ্রন্থ আমি নাযিল করেছি, আমার যে কালাম আমি নাযিল করেছি, এ ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা এই কালামের মতো, কোরআনের মতো একটি সূরা নিজেরা বানিয়ে নিয়ে আসো যদি তোমাদের সন্দেহ থাকে। আর শুধু তোমরা না, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমাদের যেসব মাবুদ রয়েছে, মাবুদ তোমরা নিজেরা নিজেদের পক্ষ থেকে বানিয়েছ আল্লাহ ছাড়া, তোমাদের যেসব সাক্ষীরা রয়েছে আল্লাহ ছাড়া, তোমরা যাদেরকে নিজেদের উপাস্য মনে করো ওদের সবাইকে ডাকো, ডেকে আমার এই কোরআনের মতো, আমার এই কালামের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। বলছেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই কোরআন কার কালাম, এই কালামের মতো কালাম, এই কোরআনের মতো কোরআন পৃথিবীতে কোনো মানুষ নেই, কিয়ামত পর্যন্ত আসবে না এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে বলে, বুঝতে পারছেন? কারণ এটি কার কালাম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর যুগে আরবরা ফ্লুয়েন্ট ল্যাঙ্গুয়েজ, বিশুদ্ধ ভাষায় কথা বলত, তাদের ভাষা ছিল ফাসিহ, বর্তমান আরবিদের মতো না, যারা অনেকেই দেখবেন আরব ভাষা সুন্দরভাবে কথা বলার চেষ্টা করে তবু পারে না, এই আরবিয়ান নেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একদম শুদ্ধ ভাষায় কথা বলত। ওই সময়কার আরবিদের সাথে রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, যদি তোমাদের সন্দেহ থাকে এই কোরআন আল্লাহর কোরআন নয়, এই কালাম আল্লাহর কালাম নয়, তাহলে এ কালামের একটি সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো, একরামের মতো একটি সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এরপর আল্লাহ কি বলছেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, আর যদি তোমরা তা না করতে পারো, ওয়া লান তাফআলু, আর তোমরা কখনো এরকম করতে পারবে না, আল্লাহ বলেন যদি করতে না পারো, আবার বলে দিলেন কখনো তোমরা পারবে না এই কালামের মতো কালাম বানাতে, এই কালামের মতো একটি সুরা তোমরা বানাতে তোমরা কখনো পারবে না, যদি না পারো তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। জাহান্নামের আগুনের ইন্ধন কি? ডিজেল না, পেট্রোল না, লাকড়ি না, গ্যাস না, এগুলো না, বলেছেন মানুষ আর পাথর। তাই যদি আমরা লাকড়ি দিয়ে আগুন জ্বালাই, লাকড়ি যত মজবুত হবে আগুন তত মজবুত হয়, ঠিক কিনা? তো জাহান্নামের ইন্ধন হলো, জ্বালানি হচ্ছে মানুষ, কি অবস্থা হবে? ভয় করো আল্লাহ কি? তো আমি আমাকে এবং আপনাদেরকে বলছি, ভয় করো আল্লাহ কি? জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, এমন কাজ করো না যে কাজ করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। ফজরের সালাত জামাতের সাথে ওয়াক্ত মোতাবেক নির্দিষ্ট সময়ে আদায় করো। কথা বুঝতে পারছেন? সবাই একমত না দ্বিমত? পাঁচ ওয়াক্ত সালাত পড়ো, শুধু হজে যাবে আর সালাত, এই জন্য সালাত পড়ছো এরকম যেন না হয়, তুমি তোমার রবকে ভয় করে পাঁচ ওয়াক্ত সালাত। জাহান্নামের আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম তৈরি করা হয়েছে কাফিরদের জন্য। আসেন এবারে এই ব্যাপারে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহিকে এক তাফসীর থেকে কিছু আলোচনা। তিনি বলছেন وذلك بعد ان قرر الله تعالى انه لا اله الا هو وذلك في الايات السابقه شرع سبحانه في تقرير النبوه لعبده ورسوله محمد صلى الله عليه وسلم الله পাক যখন তার একত্ববাদের কথা উল্লেখ করলেন, স্পষ্ট করে সুন্দর করে উল্লেখ করলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আলোচনা হয়ে যাবে তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, যেভাবে পূর্বে আলোচনা হয়েছে। তারপরে আল্লাহ পাক এই আয়াতগুলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, তার সত্যতা প্রতিপাদন করছেন এই কালাম, এই দুটি আয়াতে বলছেন যদি তোমরা সন্দেহ পোষণ করো আমি যা আমার বান্দার উপর নাজিল করেছি, তাহলে তারা কি বোঝা গেল? তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নবী, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালাম নাজিল হয়েছে আর এই কালাম সত্যায়ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী? আল্লাহর নবী। কার রাসূল? আল্লাহর রাসূল। তো আল্লাহ পাক কাফিরদেরকে সম্বোধন করে বলছেন وَإِن كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا أي محمد صلى الله عليه وسلم فَأْتُوا بِسُورَةٍ مِّن مِثْلِ مَا جَاءَ بِهِ إِن زَعَمْتُمْ أَنَّهُ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ فَعَارِضُوهُ بِمِثْلِ مَا جَاءَ بِهِ وَاسْتَعِينُوا عَلَىٰ ذَلِكَ إِن شِئْتُم مِّن دُونِ اللَّهِ بِآلِهَتِكُمْ وَبُلَغَائِكُمْ وَفُصَحَائِكُمْ وَحُكَّامَ فُصَحَائِكُمْ وَمِمَّنْ تَشَاءُونَ جَمِيعًا إِن كُنْتُمْ صَادِقِينَ فِي زَعْمِكُمْ বলছেন আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে গ্রন্থ যে কালাম নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কালামের প্রতি যদি তোমাদের বিন্দু মাত্র শুভা হয়, সন্দেহ হয়, তাহলে তোমরা এই কালামের মতো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে কালাম নিয়ে এসেছেন এই কালামের মতো একটি সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আর কেন নিয়ে আসবে? যদি তোমরা মনে করো এটা আমার কালাম নয়, তার কালাম নয়, আল্লাহর কালাম, যদি তোমাদের ধারণা হয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কালাম, আল্লাহর কালাম নয়, এরকম যদি তোমরা তোমাদের ধারণা হয় তাহলে কোরআনের একটি সুরার মতো একটি সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আর এক্ষেত্রে একটি সুরা বানাবার জন্য তোমরা তোমাদের শুধু প্রচেষ্টা যথেষ্ট না, তোমরাও প্রচেষ্টা করো। আর তোমরা যাদেরকে নিজেদের মাবুদ হিসেবে মনে করো তাদেরকেও ডাকো, তাদেরকেও সমবেত করো, তোমাদের ভাষাবিদদেরকে, তোমাদের সাহিত্যিকদেরকে, ভাষাবিদদেরকে, আর তোমাদের অমুক আর তমুককে সবাইকে জড়ো করে আমার কালামের মতো একটি সুরা তোমরা বানিয়ে নিয়ে আস। সুবহানাল্লাহ, কি বলেন? কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, তো এই চ্যালেঞ্জ মোকাবেলা কেউ করতে পারবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার কালাম এটা? আল্লাহ আর রহমানুর রহিম, আল্লাহর কালাম, এত সুন্দর। আর-রহমান আল্লামাল কুরআন, خلق الإنسان علمه البيان، الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان، وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان، والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. কি বলেন? আল্লাহর কালামের মতো কালাম কোন সৃষ্টি বানাতে পারবে? পেরেছে? কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না, যেহেতু এটা হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, আপনাদের বিশ্বাস আছে এটা আল্লাহর কালাম? আপনাদের বিশ্বাস যদি থাকে এটা আল্লাহর কালাম, তাহলে এই কালাম যার উপর নাজিল হয়েছে তিনি হচ্ছেন সত্য নবী, আখরি নবী, সাইয়্যিদুল কাউনাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী খাতিমুন নবিয়্যিন, এই নবীর পরে আর কোন নবী আসবেন না। আমাদের নবী খাতিমুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক নবীদের আসার পথ সিল মেরে দিয়েছেন, আর কোন নবী আসার প্রয়োজন নেই। ঈসা আলাইহিস সালাম যেন আসবেন সাধারণ মানুষ হিসেবে আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত শরীয়ত তিনি বাস্তবায়ন করবেন, এসে তিনি এসে বলবেন না আমি আমার নতুন করে নিয়ে আসছি আরেক শরীয়ত, বলবেন নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শরীয়তের উপর তিনি চলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো বাপ নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, আর তিনি হলেন সর্বশেষ নবী, আখিরি নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সত্যিকারের অর্থে ঈমান আনার তৌফিক দান। আমিন। আমার তাই যারা দাবি করে বা দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরেক নবী আসবে, ওরা মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলিম না কাফের? ভালো করে বিশ্বাস করতে হবে, যদি কারোর মধ্যে সন্দেহ থাকে সেও কাফের। জানবেন যদি কেউ সন্দেহ পোষণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী না, ও কাফের। আর কেউ যদি বিশ্বাস করে কাদিয়ানি নবী তাহলে সেও কাফের। এর মধ্যে উম্মত ইজমা, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। সুবহানাল্লাহ, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই, মতবিরোধ নেই। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবিয়্যিন। ভাইরামা, এরপরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সে কথা বলে এই আয়াত আল্লাহ পাক নাজিল করে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কাফিরদেরকে, তোমরা যদি সন্দেহ পোষণ করো তাহলে এই কালামের মতো, এই কোরআনের মতো, এই গ্রন্থের মতো একটি সূরা বানিয়ে তোমরা পেশ করো। এমনি ভাবে আল্লাহ পাক আরো অনেক জায়গায় এই কোরআনের ক্ষেত্রে, কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন। জবাবে সূরাতুল কাসাসে বলেছেন কুল ফাতু বিকিতাবিন মিন ইনদাল্লাহি হুয়া আহদা মিনহুমা আত্তাবিউহু ইন কুনতুম সাদিকিন। আপনি বলে দিন তোমরা আল্লাহর পক্ষ থেকে, ফাতু বিকিতাবিন মিন ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব তোমরা নিয়ে এসো, যে কিতাবটি এই কিতাব থেকে আরো বেশি উপকারী হবে, আরো বেশি হেদায়াতের পথ প্রদর্শনকারী হবে যদি তোমরা সত্য সত্যবাদী হয়ে থাকে। আল্লাহ পাক অন্যত্র বলেছেন قل ان اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولجن سوره سبحانه سبحان الذي اسرى। আপনি বলুন যদি সমস্ত জিন এবং সমস্ত মানুষ একত্রিত হয়ে যায় এজন্য যে এই কোরআনের মতো তারা যেন একটি কোরআন বানায়, তাহলে সবাই মিলেও এই কালামের মতো একটি কালাম তারা তৈরি করতে পারবে না। ওয়ালাউ কানা বাউহুম লিবাউদিন যহীরা, যদিও সমস্ত জিন আর সমস্ত ইনসান একজন আরেকজনের সহযোগী হয়ে যায় তবুও এই কালামুল্লাহর মতো একটা কালামুল্লাহ তারা কালাম বানাতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই কালামুল্লাহ এটা কার কালাম? এটা আল্লাহর কালাম, সন্দেহ তো নাই। তাই কোরআনকে নিয়ে হাসি ঠাট্টা করতে নাই ইনশাআল্লাহ। যারা কোরআনকে নিয়ে হাসি ঠাট্টা করে, কোরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, ওরা মুসলমান না ওরা কাফের, ওরা নাস্তিক, এদের সাথে সহযোগিতা করা, এদেরকে সমর্থন দেয়া, এটা হচ্ছে কুফরি। ভাইরা আমার সচেতন থাকবেন, নাস্তিকবাদ বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এই নাস্তিকবাদ থেকে নিজেকে দূরে রাখার জন্য, নিজেকে হেফাজত রাখার জন্য আমাদের সকলের প্রয়োজন হচ্ছে ইলম অর্জনের। কারণ এই ইলম ছাড়া আপনি নাস্তিকবাদ তথা কুফরি মতবাদ থেকে দূরে থাকতে পারবেন না। তাই আসুন ইলম অর্জন করার জন্য সময় ব্যয় করুন, প্রতিদিন একটা ঘন্টা লাগান, আধা ঘন্টা লাগান, কোরআন শিখুন, কালামুল্লাহ শিখুন। দুঃখের ব্যাপার হলেও সত্য, আজ বাংলাদেশের মানুষ যদি 16 কোটি মুসলমান হয়, আমি বললাম 14 কোটি মুসলমান হয়, এর মধ্যে থেকে বেশিরভাগ আপনি দেখবেন যারা কোরআন পড়তে জানে না। সত্য না মিথ্যা? নিজেরাই বলুন, হয়তো পূর্বে 10 বছর 15 বছর 20 বছর আগে অনেকটা ভালো ছিল, যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে মানুষ কোরআন থেকে দূরে সরেছে, কালামুল্লাহটা পড়তেই জানে না। আফসুস, দুঃখের ব্যাপার। মুসলিম তুমি সচেতন হও, কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন এই পৃথিবীতে যতদিন থাকবে, এই পৃথিবীতে মুসলমান থাকবেন, যতদিন মুসলিম থাকবে কোরআন থাকবে, এই পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত সংগঠিত হবে না। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুল ফাতু, আল্লাহ বলছেন এই সব কাফিরদেরকে তুমি বলে দাও, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিছলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিছলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহীরা। সারা পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে একত্রিত হয়ে যায়, তাহলে এই চ্যালেঞ্জ শুধু তখনকার জমানার জন্য ছিল না, কিয়ামত পর্যন্ত এই কালাম কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আজ কোরআন জ্বালাবার চেষ্টা করছো, ইহুদি বাচ্চা আর নাস্তিকের বাচ্চা আর খ্রিস্টানের বাচ্চা কাফিরের বাচ্চা, কোরআন কালামুল্লাহ বই দেখে গ্রন্থ দেখে জ্বালাবার চেষ্টা করছো, কিন্তু কোরআনে করিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাই হোক শুধু বাংলাদেশের মাটিতেই লক্ষ লক্ষ হাফেজুল কোরআন রয়েছে যাদের অন্তরে কোরআনে করিম সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুল নাস পর্যন্ত আছে। সত্য বললাম না মিথ্যা? বেদাত আর শিরক আরেক ব্যাপার, কিন্তু আমি যা মনে করি বাংলাদেশ হচ্ছে হাফিজুল কোরআনের কারখানা। পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে সর্বত্র হাফিজুল কোরআন মাদ্রাসা রয়েছে, এটা একটা নিয়ামত আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, খবরদার মাদ্রাসা বন্ধ করার পায়তারা করো না, আল্লাহর গজব পড়বে তোমাদের উপর। মুসলমানের বাচ্চা মুসলমান হোক, দ্বীনি দরসগাহকে আরো উন্নত করার চেষ্টা কর। যদি ওইসব মাদ্রাসায় শিরিক থাকে, বেদাত থাকে, আল্লাহ নাফরমানি থাকে, ওগুলো দূর করার চেষ্টা করো, কিন্তু মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করো। আল্লাহ পাক অন্যত্র বলেছেন আমি ইয়াকুলুন ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিছলিহি মুফতারায়াতিন, ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ওরা কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্রন্থ নিজের পক্ষ থেকে বানিয়েছেন, তাদেরকে বলো যদি তারা এ সন্দেহ করে তাহলে এই কোরআনের মতো দশটি সুরা তারা বানিয়ে পেশ করুক, নিজেদের পক্ষ থেকে বানা দশটি সুরা। আর ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের দেব দেবী যাই আছে সবগুলোকে জড়ো করো, সাত সাহিত্যিকদেরকে আর কবিদেরকে জড়ো করে আমার কালামের মতো দশটা সুরা তোমরা বানিয়ে পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। কেউ বানাতে পেরেছে? আল্লাহর আদিম কেউ বানাতে পারেনি, কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। অন্যত্র বলেছেন কুল ফাতু বিসূরাতিন মিছলিহি, যদি তোমাদের সন্দেহ হয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ পক্ষ থেকে বানিয়েছেন তাহলে এই কোরআনের মতো একটি সূরা তোমরা বানিয়ে পেশ করো, তাহলে সব রকমের চ্যালেঞ্জ হয়ে গেছে। কোরআনের মতো একটি কোরআন বানাও, কোরআনের মতো দশটি সূরা বানাও, কোরআনের মতো একটি সূরা বানাও। কেউ বানাতে পারেছে? আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। দেখলেন কত সুন্দর সুরা, বাস দুই বাক্য আর তিন বাক্য সুরা বানাও, বড়াই করছো বানাও, কিন্তু না অসম্ভব হবে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এই দেখেন পৃথিবীর বুকে লক্ষ লক্ষ হাফেজুল কোরআন তাদের মনের ভিতরে কোরআন ধারণ করে আছে। এই নদীর আর কোন ধর্মের আছে না, কোন গ্রন্থের হাফিজ এরকম আছে পাবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। সৌদি তো হাফেজুল কোরআন মজুদ, বাংলাদেশ বললাম বাংলাদেশ আমি আমার দেশ হিসাবে বলেছি, মনে হচ্ছে যেমন কোরআনের কারখানা হচ্ছে বাংলাদেশ। একটা দুইটা হাফেজ নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আমরা আমার বাড়িতে আমরা পাঁচ ভাই আছি, আমার কথা আমি বলছি, ওই আলাদা হেদায়েত পেতে দুইটা আরেক ব্যাপার, হাফেজুল কোরআন খামসা, বাকি বাচ্চারা হচ্ছে আল্লাহ কবুল করুন বলেন ইনশাআল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহ তার দিনের হেফাজত করবে। আমি আপনাদেরকে বলি আপনারা দিন শিখুন, বাচ্চাদেরকে দিনের দিকে ধাবিত করুন, আপনি আপনার বাচ্চাকে উচ্চশিক্ষিত বানান দুনিয়ার লাইনে কোনো অসুবিধা নাই, কিন্তু মৌলিক যে শিক্ষা ইসলামী শিক্ষা তা তো দিতে হবে আপনাকে। আজ মুসলিম সালাত জানে না, আজ মুসলিম যাকাত কিরকম আদায় করতে হয় তা জানে না, মুসলিম আজ আকীদা বিশ্বাস কি তা জানে না, ইসলামের ভিত্তি কয়টি তাও জানে না, ইমানের ভিত্তি কয়টি তাও জানে। আপনারা দেখতে পাচ্ছেন কি না এগুলি শিখার দরকার? এই জন্য এই দুরস্কায় আপনারা যারা আছেন আশপাশে, শুধু আপনার আসতে হবে না, আরো লোকজনকে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই, তাহলে পরবর্তীতে আগামী সপ্তাহে আপনারা যদি সবাই যৌথ চেষ্টা করেন এক একজনকে নিয়ে আসতে পারেন একজন, তাহলে এই হলে আর জায়গা হবে ইনশাআল্লাহ। আমি আশা রাখি আপনারা আমার এই আহ্বান কবুল করবেন, সবাই দাওয়াত দিবেন, যারা দাওয়াত দিবেন একবার হাত তুলেন যারা অঙ্গীকার করেন, ইয়া রব তুমি কবুল করো আমিন। আর আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেয়া, আমিন, হাত নামান, আমাদের কাজ হলো দাওয়াত দেয়া, আর নিয়ে আসার কাজ ওইটা আমার কাছে না আল্লাহর কাছে, তো আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ, আত্মপ্রত্যয় থাকবে ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি মনে করেন আপনি দাওয়াত দিলেন ও আসলো না, সব পেয়ে গেছে, আবার যদি চলে আসে আল্লাহুম্মা লাকাল হামদ ফাবিহা ওয়া নিয়ামাত, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। এরপরে দেখেন আল্লাহ বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটি আয়াত পেশ করেন, দেখালেন কয়েক ভাবে আল্লাহ পাক কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছেন। এরপর আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করার পর আল্লাহ তার ফল বলে দিয়েছেন শেষ কি, ফা ইল্লাম তাফআল, যদি তোমরা করতে না পারো, তার মানে কোনটা, কোরআনের মতো একটি সুরা না বানাতে পারো, এর আগে এক সুরার কথা বলেছেন, অন্যান্য আয়াত বলেছেন কোরআনের কথা অথবা দশ সুরার কথা সব, কিন্তু এই জায়গায় এক সুরার কথা বলেছেন, যদি না পারো তো বললেন প্রথমে যদি না পারো, আর এরপরে বলে দিয়েছেন শুধু যদি না বলেন ওয়ালান তাফালু, আর তোমরা কখনো এরকম করতে পারবে না, সুবহানাল্লাহ, যদি না পারো আর তোমরা পারবেও না, চ্যালেঞ্জ। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة তাহলে তোমরা ভয় করো ওই আগুনকে, যে আগুনের ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর। আল্লাহ আমাদের হেফাজত করুন। মানুষ যখন ঢালা হবে, যারা জাহান্নামের উপযোগী আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা ইনশাআল্লাহ জাহান্নামের উপযোগী না, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নেজাত দিন। আমরা জাহান্নাম থেকে জাহান্নামে যেতে চাই না, কি বলেন? এরকম যেন না হয়, কেউ কেউ আছে কোনো কোনো মানে অনেক কেউ কেউ এরকম আছে, অনেক না মানে কেউ কেউ এরকম আছে প্রতারিত, সে বলে একদিন না একদিন তো যাবো জান্নাতে, বলেন আস্তাগফিরুল্লাহ আলাযীম। আপনাকে যদি এই দুনিয়ার একটি অগ্নিকুণ্ড, দুনিয়ায় একটি অগ্নিকুণ্ড তৈরি করে আপনাকে বলা হয় এক মিনিটের জন্য আপনি জাহান্নামে বা এই আগুনে পড়ে যান, আপনি পড়বেন? আপনাকে যদি বলা হয় $10,00,000 দেওয়া হবে, আপনি পড়বেন? তাহলে জাহান্নামে আপনি কিরকম বলেন যে একদিন না একদিন তো জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসবো? এটা কি ভালো লোকের কথা হতে পারে? কোন মুসলমানের কথা হতে পারে? আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে নেজাত দাও, আমাদের সকলকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও। আমিন। আমার আল্লাহ বলছেন ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতিল কাফির, এই আগুন এই নাম কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে তারা বোঝা গেল জাহান্নাম উপস্থিত, প্রস্তুত আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহতাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জাহান্নাম আর জান্নাত পরস্পরে বিতর্ক করলেন, তাদের তর্ক হল। জাহান্নাম বলল, খেয়াল করুন, ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, জান্নাত বলল ফিয়াদ দুআফা ওয়াল মাসাকিন, জান্নাত বলল আমার মধ্যে দুর্বলদের আর মিসকিনদের ঠিকানা কোথায়? জান্নাতে। জান্নাতে দুআফা ওয়াল মাসাকিন, দুর্বলদের ঠিকানা গায়ব, মিসকিন মিসকিন। জাহান্নাম বলল ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমার মধ্যে জালিমদের ঠিকানা আর মুতাকাব্বির অহংকারীদের ঠিকানা, বুঝলেন? আমার মধ্যে জাহান্নাম বলছে জব্বার মানে জালিম, জালিমদের ঠিকানা আর মুতাকাব্বিরুন, মুতাকাব্বির অহংকারীদের ঠিকানা আমার মধ্যে জাহান্নাম বলছে। আর জান্নাত কি বলছে? ফিয়াদ দুআফা ওয়াল মাসাকিন, আমার মধ্যে দুর্বলদের ঠিকানা আর মিসকিনদের ঠিকানা। সুবহানাল্লাহ। আপনারা দুর্বল থাকার চেষ্টা করেন, মানে দুর্বল কি আরেকজনের উপর জুলুম করে না, সে জুলুম সইতে পারে কিন্তু আরেকজনের উপর জুলুম করে না, এটা হলো দুর্বল। দুর্বল মানে এটা নয় যে একদম চলতে ফিরতে পারেন, এটা হকের উপর চলে। অনেক সময় দেখবেন আমরা বুঝি তবুও প্রতিশোধ নেই না, হয় কি না? ভালো বুঝে তবুও প্রতিশোধ নেয় না, সহ্য করে। আর যে জালিম কিছুই বুঝে দে ধাক্কো রাইছি, মনে করে একটা কথা বলবা, আর ওই বড় জালিম ছোট জালিম আছে না, আপনারা বা আমরা, আমাদের জন্য ওয়াজিব হলো আমরা না বড় জালিম হব না ছোট জালিম হব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আরেকটা মুতাকাব্বির অহংকারী, জাহান্নাম নিজে বলেছে আমার মধ্যে কিসের ঠিকানা? অহংকারীদের ঠিকানা। তো আপনি ভালো পজিশনের ইজ্জতওয়ালা মানুষ হন, বড় দলই হন, ঠিক আছে, হক পথে থাকেন, মনে অহংকার রাখবেন, বুঝলেন? যদি অহংকার অন্য রেওয়ায়াতে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাকাতিন মিন কিবর, যার অন্তরে অনু পরিমাণ কিবির তাকাব্বুর রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। কারণ তাকাব্বুর আর অহংকারের মালিক একমাত্র আল্লাহ। আপনি কি আপনার মধ্যে কি আছে আপনি অহংকার করবেন? তখন ওই তারা পরস্পরে বিতর্ক, হাদিসটি ইয়াদ রাখবেন। হাদিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম জান্নাত পরস্পরে তারা বিতর্ক করল। জান্নাত বলল আমার মধ্যে দুর্বলদের ঠিকানা, মিসকিনদের ঠিকানা, আর জাহান্নাম কি বলল আমার মধ্যে জালিমদের ঠিকানা আর অহংকারীদের ঠিকানা। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, হে জান্নাত, আইয়াতুহাল জান্নাত, ইন্নাকি রাহমাতি আরহামু বিকি মান আশা। আল্লাহ ফয়সালা করে দিলেন, হে জান্নাত, তুমি হচ্ছে আমার রহমত, আমি তোমার মাধ্যমে যাকে চাই তার উপর রহম করব। আর জাহান্নামকে বললেন, আইয়াতুহান নার, ইন্নাকি আযাবি উআযিবু বিকি মান আশা। হে জাহান্নাম, তুমি হলে আমার আযাব, আমি তোমার মাধ্যমে যাকে চাই তাকে আযাব দেব। এই হলো ফয়সালা। তো আমার ভাই, আমাদের কাজ হলো আমরা জান্নাতে যাওয়ার কাজ করব, ইনশাআল্লাহ। জাহান্নামে আমরা যেন না যাই সেজন্য সবসময় চেষ্টা, মানে সচেষ্ট থাকব, কালামুল্লাহর উপর বিশ্বাস করব, এই কোরআন আল্লাহর কালাম, বিশ্বাস করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আখেরি নবী। যেভাবে আমরা সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমাদের সকলকে প্রতিষ্ঠিত থাকতে হবে, আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর যে আমরা ঈমান এনেছি এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, এমনি ভাবে কালামুল্লাহ যে আল্লাহর কালাম এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, এবং কালামুল্লাহ পড়ব, কালামুল্লাহ শিখব, পড়া শিখব, তার অর্থ শিখব, ব্যাখ্যা শিখব, আর সে অনুযায়ী চলব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, আমিন, জ্ঞান বাড়িয়ে দাও, আমিন, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দাও, আমিন, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন, মাওবাদেরকে মাফ করো, আমিন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন, আল্লাহ মুসলিমদেরকে উদ্ধার করো, আমিন, জালিমদেরকে হেদায়েত দাও, নাইল করো, আমিন। হে আল্লাহ, জালিম কুফফারদের অনিষ্ট থেকে মুসলমানদের হেফাজত করো, আমিন, রাফিদিন মুনাফিকদের অনিষ্ট থেকে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের হেফাজত কর, আমিন। ইয়া রব, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আমিন, আখিরাতে কল্যাণ দাও, আমিন, জাহান্নাম থেকে নিজাত দাও, আমিন, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমিন, আমাদের সন্তানদেরকে, আমিন, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমিন, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আমিন, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমিন, আমাদের সন্তানদেরকে নেক, আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما تنفعنا به ربنا تقبل منا إنك أنت السميع العليم تب علينا إنك أنت التواب